وعليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের দর্শের আলোচ্য বিষয় হল ভয়। ভয় কাকে বলে একথা বলার অপেক্ষা রাখে না। মানুষের মনের ভিতরে যে ভীতি সঞ্চার হয়, যে ভীতি সঞ্চয় হয় কারো কারণে, কোন ভয়ানক জিনিস দেখে যে ভয় সৃষ্টি হয়, সেটাই হচ্ছে আন্তরিকভাবে, আন্তরিক আমল হচ্ছে ভয়। আপনার মনের ভিতরে ভয় আছে কি না কেউ বলতে পারে না। এই জন্য এটা হচ্ছে গুপ্ত ইবাদত। যেমন ভালোবাসা ছিল গুপ্ত ইবাদত, তেমনি ভয় একটা গুপ্ত বিষয় এবং গুপ্ত ইবাদত। আপনি সেই ইবাদত করেন কিনা বাইরে থেকে কেউ বলতে পারবে না। আপনার মনের ভিতরে আল্লাহর ভয় আছে কিনা, আল্লাহর ভয় তো ইবাদত, আল্লাহর ভয় আছে কিনা এ কথা কেউ বলতে পারবে না। আসলে ভয় হল এমন এক উদ্বেগ যা ধ্বংস, ক্ষতি বা কষ্টের আশঙ্কায় হয়ে থাকে। আপনি একজনকে ভয় করেন কেন? যে ভয় না করলে হয়তো সে ধ্বংস হয়ে যাব, হয়তোবা আমি আপনি যেমন আগুনকে ভয় করেন, বাঘকে ভয় করেন, কেন? ধ্বংসের ভয়। কিংবা আল্লাহকে ভয় করেন, কেন? যে আল্লাহ আজাব দিয়ে আমাকে ধ্বংস করে দেবে। আপনি যদি এমন কোন জিনিসকে ভয় করেন যে ভয় হচ্ছে অমূলক, তাহলে সেই ভয় জায়েজ না জায়েজ অবশ্য বলবো। ভয়ের বিভিন্ন ভাগ আছে। যেমন যদি আপনি কোন মাজারের সামনে যান, জুতো পড়ে গেলে পরে আপনার ভয় হয় যে আমার আপনার পাটা কি হয়ে যাবে, বাঁকা হয়ে যাবে। সেখানে যদি থুতু ফেলেন তো লোকে কি বলে, ঘাড় বেঁকে যাবে। এ একটা ভয়। এই ভয়গুলো আসলে কি ঠিক? যেমন একথা আপনাদেরকে বারবার বলা হয়, আপনার গ্রাম এবং বাজারের মাঝে একটা বট গাছ আছে। সেই বট গাছে আজকে সকালে একটা লোক বা এক মহিলা বা এক জোড়া প্রেমিক প্রেমিকা গলায় দড়ি দিয়ে বা বিষ খেয়ে মারা গেছে। সন্ধ্যাবেলায় বাড়ি ফিরতে দেরি হলো, আপনি একা বাজার থেকে আসছেন বাদশামিয়া, যেমনি সেই বট গাছের নিচে এসেছেন আর অন্ধকার, চারিদিকে কেউ নেই, আপনার মনের ভিতরে কোন কিছু সৃষ্টি হবে, উদ্বেগ সৃষ্টি হবে। কিসের উদ্বেগ, কিসের কারণে এটা? আপনার হয়তো কোনো ক্ষতি হবে, আপনার হয়তো কোনো ক্ষতি হবে। কারণ এমনিতেই আপনারা আশেপাশে পরিবেশ থেকে জেনে আছেন যে অপমরণের মৃত্যু হচ্ছে কি দোষ হয়, অপমরণের মৃত্যু, মৃত ব্যক্তি ভূত হয়ে যায়, ভূত হয়। এই মনে করে আপনি আশঙ্কা করেন যে ভূত হয়তো আমার ঘাড়ে লাফিয়ে পড়বে। এই একটা ভয়। এই ভয় কি ঠিক? অমূলক ভয়। আপনি আপনার গ্রামের কবরস্থানের পাশ দিয়ে ভোরের বেলায় কিংবা রাত্রের বেলায় পার হয়ে যাচ্ছেন, আপনার শরীর কোন রকমের প্রতিক্রিয়া সৃষ্টি হয়, গা ছমছম করে, আর তার মানেই হচ্ছে আপনি কবরস্থানকে ভয় করছেন। অথচ কবরস্থানকে ভয় করার কোন কারণ আছে? অমূলক ভয়। এই বিভিন্ন রকমের ভয় হয়। কোন সময় আপনি নিজেকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন বলে এই ভয় হয়, কোন সময় মনে হয় যে ক্ষতি হবে, এটা করলে আমার ক্ষতি হবে, এই ভয় হয়। এই যেমন মাঝে মাঝে মদিনা থেকে ওই রওজার খাদেম বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার খাদেমের খাদেমের স্বপ্ন, আর সেই স্বপ্ন যে প্রচার করবে তার এই এই লাভ হবে, আর যে প্রচার করবে না বা এই কাগজ ছিঁড়ে ফেলবে বা এই কাগজের অপমান করবে কি হবে, তার ক্ষতি হবে, ছেলে মারা যাবে, তার ছেলে মারা যাবে। হি সর্বনাশ না, তখন আপনি দেখলেন কাগজটা পড়লেন, দিয়ে 100 কপি ছেপে বিলি করলেন ভয়ে। কিসের ভয়ে? যাতে করে আপনার ছেলে মারা না যায়। এই হচ্ছে ভয়, ক্ষতির ভয়, কষ্টের ভয়, কেউ কষ্ট দেবে, এই ভয়। সুতরাং এই হল মোটামুটি ভয়, ভয়ের প্রকারভেদ। এক প্রকার ভয় আছে যেটা হচ্ছে শিরকে আকবর। শিরকে আকবর তা হল গুপ্ত ভয়, গায়রুল্লাহকে এমন বিষয়ে ভয় করা যাতে আল্লাহ ছাড়া অন্য কারো ক্ষমতা নেই। যে ভয় তাকে করতে হয়, আল্লাহকে। এই না করলে আল্লাহ এই শাস্তি দেবেন, আল্লাহর পক্ষ থেকে আজাব আসবে। আপনি গায়রুল্লাহকে সেই ভয় করলেন, তাহলে হয়ে যাবে কি শিরকে আকবার। আপনি ভাবলেন যে এর হাতে সেই ক্ষমতা আছে যে ক্ষমতা আল্লাহর হাতে আছে, আপনার মুখ বাঁকিয়ে দেবে, আপনার পাপ বাঁকিয়ে দেবে বা আপনার কোনো ক্ষতি করবে। আপনি এইভাবে গায়রুল্লাহকে ভয় করলেন, তাহলে সেটা হবে শিরকে আকবার। আল্লাহ তাআলা বলছেন ফালা তাখাফুহুম ওয়া খাফুন, ওদেরকে ভয় করো না, আমাকে, একমাত্র আমাকেই ভয় করো। ইন কুনতুম মুমিন, যদি তোমরা মুমিন হও, তার মানে মুমিন না হলে তোমার জায়গাটাকে ভয় করবে। কিন্তু মুমিনের উচিত কাকে ভয় করা? ওয়াইয়া ফাত্তাকুন, ওয়াইয়া ফারহাবুন, একমাত্র আমাকেই ভয় করো, খবরদার অন্য কাউকে ভয় করো না। নম্বর দুই, হারাম, এমন ভয় যে ভয় করা জায়েজ না। কেমন? মানুষের ভয়ে কোনো ওয়াজিব কর্ম ত্যাগ করা। আপনি এমন যে কাজটা করা উচিত, আপনি কোনো মানুষের ভয়ে করছেন না, একটা লোকের সহযোগিতা করবেন, সাহায্য করবেন, কিন্তু করছেন না কেন? বাদশাহ আমাকে মারবে, বাদশার ভয় কিংবা সরকারের ভয়ে, এই শ্রেণীর ভয় করা উচিত না। ভালো কাজে আপনাকে সব সময় অগ্রসর থাকা, অগ্রণী থাকা দরকার। আপনি কারো ভয়ে যদি কোনো ভালো কাজ ত্যাগ করেন, তেমনি গুনাহ হবে, কাবিরা গুনাহ হবে। অথবা কোনো হারাম কাজ সম্পাদন করা, কোন মানুষের ভয়ে আপনি সেই কাজটা করছেন যে না করলে আমার চাকরি চলে যাবে, না করলে আমাকে অমুক মারবে, না করলে আমার এই ক্ষতি হবে, মানুষের চাপে আপনি কোন সৃষ্টির চাপে হারাম কাজ করছেন, যে কাজ করা জায়েজ না। হুজুর আমি কি করব, আমাকে চাকরি, আমাকে এই করতে হয়, না আপনি তো ভয় করছেন, অথচ সে কাজ আপনার করা উচিত না। কিছুদিন আগে 21 ফেব্রুয়ারি গেল, ভাষা দিবস ছিল, আর সেই দিনে শহীদ, ভাষার শহীদ চত্বরে ফুল দিতে হয়েছিল। এক ভাই আমাকে যোগাযোগ করে বললেন হুজুর এইভাবে ফুল দেওয়া জায়েজ নয় আমি জানি, কিন্তু আমি বাধ্য, যেহেতু আমি চাকরি করি আর আমার ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে আদেশ করছে, যদি আমি না করি তো আমার চাকরি চলে যাবে। এই যে ভয়ে যে আপনি কাজটা করছেন, এটা কি হবে? এটা হারাম, যায় নাজায়েজ কাজ করছেন আপনি, খবরদার। কোন নাজায়েজ কাজ আপনি কারো ভয়ে করবেন না, এটা হবে হারাম। আল্লাহ তাআলা বলছেন ফালা তাখশাবুন নাসা ওয়াখশাউনি, তোমরা আল্লাহ মানুষকে ভয় করো না, আমাকে ভয় করো। কিছু ভয় আছে যে ভয় হচ্ছে বৈধ, বৈধ পর্যায়ের ভয়, যেগুলো প্রকৃতিগত ভয়। যেমন আপনি বাঘ দেখে ভয় করবেন, আপনার শত্রু দেখে আপনি ভয় করেন, অত্যাচারী শাসক আপনি ভয় করেন, পানি বন্যা দেখলে ভয় করেন, আগুন দেখলে ভয় করেন, এগুলোতে কি? এগুলো স্বাভাবিক প্রকৃতিগত ভয়। এই ভয় করলে কি শিরিক হবে না গুনাহ হবে? না, এরকম এটা সেই ভয় নয়। তবে এই ভয় থাকলে আপনি বীর হতে পারবেন না। যদি শত্রুকে দেখে ভয় করে আপনি পিছপা হন এবং যুদ্ধে জেহাদে না যান, তাহলে কি হবেন আপনি? ভীরু কাপুরুষ। এগুলো হচ্ছে প্রকৃতিগত ভয়। আর নম্বর চার, যেটা হচ্ছে ইবাদত, চার নম্বর যেটা বলা হলো সেই ভয়টা কি? ইবাদত, এবং আন্তরিক গুপ্ত ইবাদত, যেটা গায়রুল্লাহর জন্য করলে কি হবে বললাম প্রথমেই, বড় শিরিক, শিরকে আকবার হবে। কেবল শরিকবিহীন আল্লাহকে ভয় করা, আল্লাহ তাআলাকে ভয় করবেন আর কাউকে করবেন না। প্রকৃতিগত ভয় ছাড়া আপনি মানুষকে ভয় করবেন না, শাসন কর্তৃপক্ষকে ভয় করবেন না, আপনার কোন সৃষ্টিকে ভয় করবেন না, একমাত্র আল্লাহকে ভয় করবেন। এটা হচ্ছে ওয়ালিমান খাফা মাকাম রব্বিহি জান্নাতান। আর আল্লাহকে ভয় করার বিভিন্ন ফজিলত এসেছে, বিভিন্ন মাহাত্ম্য এসেছে, তার মধ্যে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় হবে, আল্লাহ সামনে দাঁড়াতে হবে। সবাই জানি আমরা আল্লাহ সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, এই ভয় আছে কারো মনের ভিতরে? যদি এই ভয় থাকে, অথচ সে পাপ করে এবং কোন নেক কাজ করে না, তার মধ্যে এই ভয় আছে বলে জানা যাবে না? যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করবে, সে নিশ্চয়ই কোনো পাপ কাজ করবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিমান খাফা মাকাম রব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহ তাআলার সামনে খাড়া হওয়াকে ভয় করে তার জন্য রয়েছে দুটো জান্নাত, একটা না দুটো জান্নাত, দুটো জান্নাত। ফাআম্মা মান তাগা ওয়া আসাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে আর পার্থিব জীবনকে প্রাধান্য দেবে তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রব্বিহি, আর যে ব্যক্তি তার রবের সামনে খাড়া হওয়াকে ভয় করবে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর তার প্রতিক্রিয়া স্বরূপ নিজের নাফসের তাবেদারি করা হতে বিরত থাকবে, নিজের নাফসের খেয়াল খুশির তাবেদারি করা হতে দূরে থাকবে। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা কোথায় হবে? জান্নাতে। তার ঠিকানা হবে জান্নাতে। আল্লাহ আল্লাহ তাআলার সামনে খাড়া হওয়াকে যে ভয় করবে, আর তার মানে এই ভয়ের প্রতিক্রিয়া, এই ভয়ের প্রভাব কি, যে সে নিজের খেয়াল খুশি থেকে দূরে থাকবে, ইচ্ছা মতো চলবো দুনিয়াতে না, মনে যেটা চায়, মনে যেটা ভালো লাগে সেটা খাই, মনে যেটা ভালো লাগে সেটা দেখি, মনে যেটা আসে সেটা করি না, তাহলে পরে সে কিন্তু আসলে আল্লাহকে ভয় করে না। সুতরাং আল্লাহকে ভয় করলে, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করলে, আল্লাহর হিসাবকে ভয় করলে, আল্লাহর আজাবকে ভয় করলে, এগুলো হচ্ছে ইবাদত। আল্লাহর জাহান্নামকে ভয় করলে হচ্ছে ইবাদত। আল্লাহ তাআলাকে সবসময় ভয় করতে হবে। একটা উদাহরণ দেব ভয়ের, উদাহরণটা হচ্ছে খুব প্রসিদ্ধ আনিস ভাই, সেই লম্বা হাদিস বানি ইসরায়েলের যুগে কি করেছিল বলছে, ছেলেরা আমি এমন কাজ করেছি যদি আল্লাহ তাআলা আমাকে ধরেন তো ছাড়বেন না, ভীষণ আজাব দেবেন, এক কাজ করো আমি মারা গেলে আমাকে পুড়িয়ে ছাই করে ছাইগুলো আকাশে বাতাসে পানিতে উড়িয়ে ভাসিয়ে দিও। আল্লাহ তাআলা সব জানছেন, তাই হলো। তারপরে আল্লাহ বললেন, এই পানি তোমার মাঝে যে ছাই ওর আছে অংশ নিয়ে এসো, আর না নিয়েও আল্লাহ করতে পারতেন তাই না, এই বাতাস তোমার মাঝে যে এই ছাই ছড়িয়ে আছে নিয়ে এসো, জমা হয়ে গেল লোক সামনে উপস্থিত হয়ে গেল, এই বান্দা এরকম কেন করলে? তখন বান্দা বলছে, খাশিয়াত কে আরব, আল্লাহ তোমার ভয় আমি এটা করেছি। তার মানে সেই বান্দার সন্দেহ ছিল যে আল্লাহ তাআলা যদি আমাকে ধরেন তাহলে কি হবে, আজাব দেবেন, আর তার কুধারণা ছিল বা ভুল ধারণা ছিল যে আল্লাহ আমাকে যদি এইভাবে আমি আকাশে বাতাসে ছড়িয়ে যাই তো আল্লাহ আমাকে হাজির করতে পারবেন না, ধরতে পারবেন না, এটা ভুল না ভুল, আকিদাগত ভুল। এই জন্য ওলামারা বলছেন যদি কেউ আকিদাগত ভুলেও কোন মানে বিশাল খারাপ কাজ করে, যদি আকিদাগত ভুলে কেউ ভুল করে কেউ শিরিক করে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, কিন্তু জেনে শুনে শিরিক করলে আল্লাহ ছাড়বেন না। আল্লাহ তোমার ভয়ে আমি এটা করেছি, আল্লাহ যাও তোমাকে আমি ক্ষমা করে দিলাম, ঠিক আছে। আর একটা উদাহরণ, তিন ব্যক্তি ওই যে পাথর চাপা পড়েছিল, পাথর চাপা, এটা হচ্ছে এখলাসের উদাহরণ, কিন্তু আল্লাহর ভয় কিভাবে মানুষকে বাঁচায়। ওই যে একজন বলল যে আমার এক চাচাতো বোন ছিল, তাকে আমি ভালোবাসতাম, সবসময় তাকে আমি কাছে পাওয়ার কামনা করতাম, আমি তাকে চেয়েছি, কিন্তু সে আল্লাহকে ভয় করত তাই না, সে বিরত বিরত হয়েছে, বিরত থেকেছে, তারপর দুর্ভিক্ষের কবলিত হলে সে আমার কাছে বাধ্য হয়ে আমার দ্বারস্থ হলে আমি তখন সুযোগ বুঝে সেই সুবর্ণ সুযোগকে সদ্ব্যবহার করলাম, বললাম ঠিক আছে আমি তোমাকে টাকা পয়সা দেব, কিন্তু আমি যা বলছি শুনতে হবে। বেচারি বাধ্য ছিল, রাজি হয়ে গেল। তারপর সময় এলো, সেই সময়ে যখন নির্জনে আমি তার সেই জায়গায় বসলাম যে জায়গা স্বামী তার স্ত্রীর এতে বসে, যে পজিশনে বসে সেই পজিশনে বসলাম, তখন সে বলল, ইত্তাকিল্লাহ ওয়ালা তাফাদ্দাল খাতিম, তুমি আল্লাহকে ভয় করো এবং আমার সতীচ্ছদ নষ্ট করো না, কারণ আমি সতী মেয়ে। আল্লাহ যখন তোমার নাম শুনলাম আমি তাকে ওই অবস্থায় ছেড়ে চলে এলাম, অথচ সে আমার কাছে দুনিয়ার মধ্যে সব থেকে প্রিয়তমা, খালি তোমার ভয়ে আমি ছেড়ে চলে এসেছি। আল্লাহর নাম যখনই শুনলাম, এ আল্লাহ যদি আমি এই কাজ তোমার উদ্দেশ্যে করে থাকি তাহলে তুমি আমাদেরকে এই আযাব থেকে, এই বিপদ থেকে রক্ষা করো। অতএব রক্ষা পেয়েছিলেন, তাই না? আল্লাহর ভয়, এ হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় মানে কি? যখনই আপনার আল্লাহর কথা স্মরণ হবে তখন আপনি আর কোনো পাপ করবেন না, এই হচ্ছে ভয়। আর যদি আপনি পাপ করতে থাকেন, জানতে হবে আল্লাহর ভয় আপনার মাঝে নাই। অনেকে বলে আল্লাহ করিম, যখন কোন খারাপ কাজ করবে তোমায় এটা করছিস কেন রে, গুনাহ হবে। আল্লাহ করিম, তার মানে আল্লাহর ভয় নেই। সুতরাং আল্লাহর ভয় হচ্ছে ইবাদত, আর আল্লাহকে ভয় করা এক হচ্ছে প্রশংসনীয়। যে ভয় করলে আপনি প্রশংসিত হবেন তা হল সেই ভয় যা আপনার ও আপনার পাপাচরণের মাঝে অন্তরায় হয়, এমন ভয় যে ভয় আপনাকে পাপ কাজে বাধা দেয়, এটা হচ্ছে প্রশংসনীয়। সেই সেই ভয় ভালো কাজ করতে উদ্বুদ্ধ করে এবং খারাপ কাজ করতে বিরত রাখে, এই হচ্ছে প্রশংসনীয় ভয়। তবে আর এক শ্রেণীর ভয় আছে যেটা নিন্দনীয়, তা হল যে আল্লাহকে আপনি এমন ভয় করবেন যে আল্লাহর রহমত আল্লাহর করুণা হতে একবার হতাশ হয়ে যাবেন, নিরাশ হয়ে যাবেন, খালাস আল্লাহ আমাকে আর মাফই করবেন, এরকম ভয় ঠিক না। কারণ নিরাশ হওয়া কি, নিরাশ আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া কি, কুফরি, কুফরি একদম কাফেরের পর্যায়ে পৌঁছে দেবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকনাতু, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আর অন্য আয়াতে আছে যে আল্লাহর রহমত থেকে কাফেররাই নিরাশ হয়, তার মানে কুফরি, নিরাশ হওয়া হচ্ছে কুফরি। আপনার যে কোনো বিপদ আসুক না কেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। মুসলমানদের কত বিপদ চলছে, মনে হচ্ছে মুসলমানরা জীবনেও উঠে দাঁড়াতে পারবে না। এক ভাই বলছেন বাংলাদেশের, বাংলাদেশের হুজুর বাংলাদেশের ইসলাম থাকবে না। ভাঙাশ ইসলাম থাকবে না কেন, ইসলাম তো এখনো রয়েছে, আগামী তো থাকবে ইনশাল্লাহ, থাকবে না কেন, নিরাশ হবেন না। যদি সাময়িক কারণে কোন অত্যাচারীর অত্যাচার সমাজে আসে তা দেখে নিরাশ হলে হবে না। কোন আল্লাহর আজাব যদি এসে আমাদেরকে গ্রাস করে সাময়িকভাবে তা দেখে নিরাশ হলে হবে না। কোন ঝড় ঝঞ্ঝা বিপদ আপদ ভূমিকম্প ধস তারপরে বন্যা তুফান যদি আসে নিরাশ হবেন না। আল্লাহ আপনাকে নিষ্পৃষ্ট করছেন কেন, যদি কেন প্রশ্ন আসে তা আপনি সেই কেন প্রশ্নের উত্তর আপনি দিতে পারেন নিজে নিজেই। কেন ভূমিকম্প এলো, কেন ধস এলো, কেন ঝড় তুফান এলো, আপনি উত্তর নেন। হয় আপনি পাপ করেছেন, পাপের শাস্তি আপনি তো না, এটা যে সামগ্রিকভাবে সামাজিকভাবে সমাজ পাপ করেছে, পাপের শাস্তি এসেছে। এবার সেখানে যে পাপ করেনি সেও শাস্তি ভোগ করবে না করবে না, কেউ করবে। আমাদের বাংলাতে বলে হেটকার সাথে মসুরি পিষা যায়, তার মানে একটা আপনি পিষার উদ্দেশ্য কি, ওই একটা একরকম ডাল, সেই ডাল আপনি পিষছেন, সেই ডালের সঙ্গে যদি অন্য ডাল মিশে থাকে সে পিষা যাবে না, যাবে না, অবশ্যই যাবে। একই সমাজে বসবাসকালে অবশ্যই পিষা যাবে। এবারে যদি আপনি বলেন যে সমাজ পাপ তো করেনি হুজুর, ঠিক আছে, সমাজ যদি এতই ভালো হয় তাহলে আল্লাহর আজাব আসেনি, আল্লাহর পরীক্ষা এসেছে, আল্লাহর পরীক্ষা আপনার ইমানের পরীক্ষা, সেই পরীক্ষা আপনি নেন না। হুজুর আমরা তো পাকা ইমানদার, আমাদের ইমানের পরীক্ষারও দরকার নেই, আমরা হচ্ছে মজবুত ইমানদার, এরকম কি বলতে পারবে? যদি বলে কেউ আমরা হচ্ছে মজবুত ইমানদার, ঠিক আছে, তাহলে মনে করেন যে আল্লাহ তাআলা আপনার মর্যাদা বৃদ্ধি করবেন, বাস উত্তর তো এসেই গেছে আপনার কাছে। আল্লাহর এই ধরনের আজাব এলে পরে খবরদার নিরাশ হবেন না। কত যুদ্ধ বিগ্রহ চলছে সিরিয়াতে, কি হয়ে গেল এখনো চলছে, নিষ্পৃষ্ট হচ্ছে মুসলমানরা, কত জায়গাতে আরো হয়েছে এবং হচ্ছে হবে, কেয়ামতের আগে বহু ফিতনা ঘটবে, তাতে মুসলমানদেরকে নিরাশ হলে হবে না। সব সময় আশাবাদিতা, আর নিরাশাবাদিতাই মুশকিল। কেমন আছে হুজুর, ভালো নেই, এর মনের মধ্যে কি আছে, নিরাশ আছে। আর যদি বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হুজুর আল্লাহ যে হালে রাখে ভালো আছে, তাই না? আর যার মনে নিরাশা এসে যায় সে কোনোদিন খাড়া হয়ে দাঁড়াতে পারে না। কেমন, একটা লোক অফিসে ঢুকলো, ঢুকেই সামনেই একটা লোক সঙ্গে দেখা হলো, কি ইমান মিয়া কেমন আছেন ইমান, ভালো? আপনাকে তো খুব খারাপ লাগছে। না তো আমি তো ভালোই আছি। না, চোখগুলো ফ্যাকাশে হয়ে গেছে, মুখটাও ফ্যাকাশে লাগছে, আপনার মনে হয় কোনো অসুখ আছে। ব্যাস মনের মধ্যে একটা বীজ ঢুকে গেল। ওর আসলে লোকটা কি নিরাশাবাদী, আশাবাদী নয়। তারপরে যেমনি শ্রীর কাছে হাবিব মিয়ার কাছে এসছে, হাবিব মিয়াও একই কথা বলল, কি ব্যাপার আপনার চেহারাটা ফ্যাকাশে, চোখটা কেমন হলুদ হলুদ হয়ে গেছে। তখন আর একটা পিন পড়ল। তারপরে যখন আস্তে আস্তে ওপরে শ্রীর কাছে এলবে, কি ব্যাপার, এ আপনি কি অসুস্থ? তো বলছে, না তো আমি তো ভালো। বলছে, না আপনাকে খারাপ লাগছে। আর তারপর আমার কাছে যখন এলো তখন আমিও তাই বললাম। এই বলে চারটে পাঁচটে লোক একই কথা বলছে, নিশ্চয়ই আমি তাহলে অসুস্থই। ঘরে গিয়ে বউকে বলছে, হাগো আমাকে কি খারাপ লাগছে, অসুখ অসুখ লাগছে? বলছে, হ্যাঁ দাদা মনে হয়েছে। কি হয়েছে? বলছে, সবাই এরকম বলছে। বেশ বেশ সব সব বেচারি শুয়ে গেল, আর তারপর থেকে জ্বর শুরু হয়ে গেল। এটা কিন্তু নিরাশাবাদী মনের, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক, এটা বিজ্ঞানীরা বলছে, মনোবিজ্ঞানীরা বলছে যে এটা স্বাভাবিক। যদি সে নিরাশাবাদী হয় তো পাঁচটা লোকের কথা শুনেই সে আশা হারিয়ে ফেলবে, বুঝতে পারলেন? এই জন্যেই কোন রোগী যখন দেখতে যাবেন, রোগীকে দেখার সময়ে কি বলতে হয় দোয়া, কে বলবে দেখি? রোগীকে দেখতে গিয়ে কি দোয়া বলতে হয়? জাজাকুমুল্লাহ খায়ের মানে হচ্ছে যে আল্লাহ আপনাকে নেক বদলা দিন। তার মানে সে রোগ অবস্থায় আপনাকে কিছু দিয়েছে উপহার, মিষ্টি খাইয়েছে, তাই জাজাকুমুল্লাহ খায় বলবেন, তাই না? কি বলতে হয়? হ্যাঁ কই মুসলমান সমাজের, রোগী দেখতে গিয়ে কি বলতে হয়? এতগুলো লোক আছে দেখছেন, এতগুলো লোক ক্যামেরাতে দেখানো হয়েছে না, কতগুলো লোক আছে, একটা দোয়া জানে না, ছোট্ট একটা দোয়া রোগী দেখতে গিয়ে কি বলতে হয়? হায় হায় হায় লা বাসা তাহুর ইনশাআল্লাহ, এটা বলতে হয় ছোট্ট একটা দোয়া, লা বাস তাহুর ইনশাআল্লাহ। এই দোয়াটা বলতে হয় কেন ভাই? তার সাহস দেওয়ার জন্য, তাকে সাহস, লাবাস হয়ে গেছে তোমার বিপদ এসেছে, অসুখ হয়েছে, ভালো হয়ে যাবে, ভালো কোনো চিন্তা নাই, কোন চিন্তা নেই, ভালো হয়ে যাবে। তারপরে তাহুর গুনাহ ঝরে যাবে তোমার ইনশাআল্লাহ। তাকে উদ্বুদ্ধ করো, এ নয় আপনি রোগীর পাশে বসলেন, বসে বসে এই গো এই তো খুব খারাপ অবস্থা, এ তো আর বেশিদিন বাঁচবে না, আরে ওই পাড়াতে হয়েছিল এই রকমই হয়েছিল, দুদিনই মারা গেল। যদি আপনি রোগীকে এই অবস্থা এইরকম বলেন তো ও বেচারি মরার আগেই মরে যাবে, সত্যি না বল, ঠিক না? যেহেতু সে যদি নিরাশাবাদী হয় আর আপনার সান্ত্বনা দান নিরাশাবাদী, আপনিও নিরাশাবাদী, আপনি এমন কথাবার্তা বলছেন যে তাকে সাহস দেওয়ার জায়গায়, তার মনের ভিতরে আশা সৃষ্টি করার জায়গায় উল্টা আপনি তাকে মরার কথা বলছেন, তো সে মরার আগেই মরতে বসবে, সে তখন ভাববে সে নিরাশাবাদী, এও নিরাশাবাদী, এ সবসময় নিরাশার দিকে থাকে। দেখবেন কিছু মানুষ আছে সবসময় নেতিবাচক মন্তব্য করে, একটা মন্তব্য আছে ইতিবাচক, একটা হচ্ছে নেতিবাচক, সবসময় দেখবেন কোন কোন মানুষ আসছে, মাশাআল্লাহ ছেলেটা খুব ভালো, তো ভালো আলামত, ছেলে খুব দেখবেন বুদ্ধিমান হবে, ঠিক আছে। আর দু একটা লোক আছে দেখবেন এ ছেলে দেখবেন কেমন নেতিবাচক, ওটা মানুষের এক একটা মানুষের এক এক রকমের নীতি হয়, বুঝতে পারছেন? কেউ কারো কেউ পরশ্রী কাতর মনের ভিতরে থাকে, পরশ্রী দেখে হ্যাঁ দেখতে ভালো হলে কি হবে, ওর ভিতরেই থাকে একটা মনের ভিতরে শুধুমাত্র নেতিবাচক মন্তব্য, তার মনের ভিতরে কাজ করবে আর যখনই প্রকাশ করবে নেতিবাচকই মন্তব্য করবে। ঠিক এই রোগ, এই লোক যে রোগী দেখতে এসে এইরকম কথা বলে, হাই হাই গো আর বাঁচবে না, এতে দারুণ অবস্থা হয়ে গেছে। এমন ডাক্তার কোন কোন বেউকুফ ডাক্তার আছে, মালেস ডাক্তাররা কিছু মনে করেন না, যে এসে এই চিকিৎসা করার পরই রোগীর সামনেই বলে এ আর বাঁচবে না, একে ভালো মন্দ খাওয়ান, বলে না বলে না? আর কোন কোন ডাক্তার আছে বুদ্ধিমান, বলে তো আত্মীয়দেরকে বলে, তার সামনে তাকে বলে না, বলে ওকে বলবে না, ব্যাপার হচ্ছে এই, যদিও সে গায়েবের খবর জানে না তবু অভিজ্ঞতার ফলে বুঝতে পারে যে এমন পর্যায়ে পৌঁছে গেছে আর বাঁচবে না, কিন্তু রোগীর সামনে বলা কোন যুক্তিই হয় না, যুক্তিযুক্তই নয় যে আপনি রোগীর সামনে বলবেন, কারণ সে মরার আগে মরতে বসবে। সুতরাং মানুষের মাঝে ভয় সৃষ্টি করা, ভয় সৃষ্টি হওয়া, যেটা একদম নিরাশার পর্যায়ে পৌঁছে দেয়, এটা হচ্ছে নিন্দনীয়। আপনার মনে সৎসাহস থাকবে, আপনি আল্লাহর ভরসা থেকে, আল্লাহর আশা থেকে, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। সবসময় মনের ভেতরে রাখবেন যে বাকি তো আল্লাহর তকদির কাজ করবেই, আপনি তো হবেনি, আপনি তো মারা যাবেনই। কেউ কি যদি সবাই যদি আশাবাদী হতো যে আমি বেঁচে থাকবো দুনিয়াতে, তাহলে সবাই বেঁচে থাকবে তাই না? মরতে তো হবেই, কিন্তু মরার সময় হয়নি, তার আগে আপনি মরতে বসবেন, এটা কিন্তু ঠিক না। আর এইটাই হয় যারা আত্মহত্যা করে, যারা আত্মহত্যা করে তাদের মরার সময় হওয়ার আগেই মরে না, না মরার সময় ফিক্স আছে, হবে মরবে, কিন্তু ওরা নিজেরা মরার যে কারণ সেই কারণটা ওরা নিজেরা সৃষ্টি করে, স্বাভাবিক নিয়মে সে মরে না। স্বাভাবিক নিয়ম আমরা জানি 60-70-80 বছর বয়স হলে সে এমনি মরবে, কিংবা কোনো অসুখ হলে মারা যাবে। এখনো অসুখ নেই, কিছু নেই, হ্যাঁ নিজেকে ওড়নার ফাঁস লাগাচ্ছে, শাড়ির ফাঁস লাগাচ্ছে, গলায় দড়ি নিচ্ছে, কিংবা বিষ খাচ্ছে, কে মারা যাচ্ছে এক এক জায়গাতে। আবার একটা ওড়নাতে একদিকে প্রেমিক আর একদিকে প্রেমিকা একসঙ্গেই ঝুলছে ফ্যানে, একসঙ্গেই কাছে ঝুলছে, মাশা আল্লাহ। একদম এ হচ্ছে কি এমন স্মৃতি যে পৃথিবীর বুকে প্রসিদ্ধ থাকবে যে তারা প্রেমিক প্রেমিকা মারা গেছে। কেন বলুন তো? এরা জীবন থেকে নিরাশ হয়ে গেছে, নিরাশ হয়ে গেছে, অবৈধ পথে পা বাড়িয়ে তারা নিরাশার পর্যায়ে গেছে। যাকে যে খারাপ উদাহরণ, কিন্তু ভালো, যারা ভালো মানুষ দেখবেন বহু মানুষ আমি জানি যে তার যন্ত্রণার কারণে সে কি হয়েছে, আত্মহত্যা করেছে। সাহাবিদের মধ্যে আপনারা শুনেছেন আল্লাহ রাসূল সাল্লাম একবার বললেন যে অমক লোক খুব সুন্দর জিহাদ করছে এবং বহু কাফেরকে হত্যা করছে, তা আল্লাহ রাসূল সাল্লাম বললেন জাহান্নামী। অবাক হলেন সাহাবিরা, কি ব্যাপার, এত সুন্দর জিহাদ করছে বেচারি, জাহান্নামী কি ব্যাপার? তখন একজন বলছেন যে আমি কিন্তু লক্ষ্য করতে থাকলাম, দেখি আল্লাহ রাসূল কেন বলেন একথা। লক্ষ্য করতে করতে দেন, হ্যাঁ শেষকালে সেই ব্যক্তি তার যন্ত্রণার কারণে সে তলোয়ারটাকে নিজের বুকে নিয়ে তার উপরে চেপে গেল আর বাস আত্মহত্যা করলো। এসে বলছে ইয়া রাসূল আল্লাহ, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, ইয়া রাসূল আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল। তো সাক্ষী তো দিয়েছে, কি ব্যাপার? বলল ওই যে আপনি একটু আগে বললেন না অমুক লোক জাহান্নামী, সে এই করেছে। বলছে ঠিক, আমি যেটা বলেছিলাম ওইটা ওহির মাধ্যমে, তো আল্লাহ নবী তো গায়েব জানতেন না, ওহির মাধ্যমে জানতে পেরেছিলেন। এরকম আত্মহত্যা যখন নিরাশ হয়ে যায়, আমি দেখেছি আমার দেশেই ভালো লোক, তাহাজ্জুদ গোজার লোক, সে আত্মহত্যা, গলায় দড়ি দিয়ে মারা যাচ্ছে, কেন? যন্ত্রণা সহ্য, নিজের রোগ যন্ত্রণা সহ্য করতে পারেনি। তারপরে অনেকে আবার পরের সহ্য করতে পারে না, যেমন ছেলে মেয়েদেরকে ঠিক মতো খেতে দিতে পারছে না। আজকেই একটা খবরে দেখলাম, নিজের দুটো মেয়েকে গুলি করেছে, গুলি করেন টিপে মেরেছে, স্ত্রীকে মেরেছে, তারপর নিজেকেও আত্মহত্যা, চারজন একসঙ্গে তিনটে খুন করছে, তারপর নিজেকে নিজে খুন করছে। এগুলো কেন? সব নিরাশার কারণ, যে আমাদের বেঁচে লাভ কি, কিভাবে ছেলে মেয়ে দুটোকে মানুষ করব, কিভাবে তাদের বিয়ে শাদী দেবো, এই নানা চিন্তা, এই মরার আগেই তারা মরে বসে। এগুলো উচিত না, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া উচিত না। তবে হ্যাঁ, যারা আত্মহত্যা করে তাদের বুকে ইমান আসলে দুর্বল, নাই বলবো না, আসলে দুর্বল, একদম দুর্বল ইমান। যদি ইমান মজবুত হতো তাহলে সে আল্লাহর রহমত থেকে নিরাশ হতো না, আল্লাহর আশা আল্লাহর ভরসা থেকে নিরাশ না হয়ে সে মানে জীবনে জীবন যুদ্ধে সে বাঁচার চেষ্টা করত, জীবনে বাঁচার জন্য সে আরো যুদ্ধ করার চেষ্টা করত, তবুও এই পথে পা বাড়াত না। মোট কথা আজকের দর্শন হল যে আল্লাহর ভয়, আল্লাহর ভয় যদি আপনার মনে থাকে, যেভাবে আল্লাহকে ভয় করতে হয় তাহলে সেটা হল ইবাদত। আর যদি আপনি এই ভয়টাই গায়রুল্লাহকে করেন তাহলে সেটা হবে কি, শিরকে আকবর। আর কিছু ভয় আছে প্রকৃতিগত স্বাভাবিক, সেটা আল্লাহ তাআলা ধরবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন কেবল আমরা আল্লাহকেই ভয় করি এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করি না। আল্লাহর ব্যাপারে, আল্লাহ শরীয়তের ব্যাপারে আমরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না। আমাদের বিপদে আপদে সবসময় আমাদের সাহায্যকারীকে আল্লাহ, আমরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين।